নাসান সংসার থিচুনে মাহোজ ফানাসান সংসার থিচুনে মাহোজ ফানাসান সংসার থিচুনে মাহোজ ফানাসান সংসার থিচুনে জিঙ্গানির ফদে ফদে দুজকে আজার হেলে সংসার মানেও তুলি নলবা তরে জিঙ্গানির ফদে ফদে দুজকে আজার হেলে সংসার মানেও তুলি নলবা তরে বানামা তাহোজ ফানালো বুগত বেরেই তব থরে মাহোজ ফানাসান সংসার থিচুনে মাহোজ ফানাসান সংসার থিচুনে জেখে নথেবে তুই গাজনিবীর সাবাত বই ঈদ তুলিম তরে মু জেখে নথেবে তুই গাজনিবীর সাবাত বই ঈদ তুলিম তরে মু সেকে মা মহুত ফানা দিশোক বেনে জরিব মাহোজ ফানাসান সংসার থিচুনে মাহোজ ফানাসান সংসার থিচুনে মাহোজ ফানাসান সংসার থিচুনে মাহোজ ফানাসান সংসার থিচুনে